من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم محترم حاضرين গতকাল বলা হয়েছে কুরআন দুনিয়ার সমস্ত মানুষকেই হেদায়েতের পথ দেখায়, শান্তির পথ দেখায়, মুক্তির পথ দেখায়। এজন্য এক আয়াতে আল্লাহ কুরআনকে হুদাল্লিল নাস বলেছেন, সমস্ত মানুষের জন্যই কুরআন হেদায়েত। কিন্তু কুরআনের দেখানো পথ সর্বলোকে গ্রহণ করে না। কুরআনের দেখাইয়া দেওয়া পথ যারা গ্রহণ করে তাদেরকে কুরআনের ভাষায় মুত্তাকিন বলা হয়। এই জন্য এখানের আয়াতে আল্লাহ কুরআনকে হুদাল্লিল মুত্তাকিন বলেছেন, মুত্তাকিনদের জন্য হেদায়েত। মুত্তাকিন এর সংক্ষিপ্ত পরিচয় হল তাকুয়া নামের একটা গুণ আছে, এই গুণটা যাদের মধ্যে থাকে তাদেরকে মুত্তাকিন বলা হয়। একটা গুণের নাম তাকুয়া, এটা যাদের মধ্যে থাকে তাদের নাম মুত্তাকিন। এই তাকুয়া গুণটার পরিচয় কি? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, তাকওয়া কোন জিনিসটার নাম? তারা দুজন রসুলের সাহাবি। হযরত উমর তো রসুলের সাহাবি ও রসুলের খলিফাও, আর উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের একজন বিশিষ্ট সাহাবি। হযরত উমর যখন রসুলের খলিফা ছিলেন তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারাবির নামাজের ইমাম বানাইয়া রমজান মাসের প্রতি রাত্রে 20 রাকাত তারাবির নামাজ পড়িয়া এর মধ্যে কুরআন খতমের ব্যবস্থা চালু করেছে। আর হাদিস শরীফে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিন আল মাহদিয়িন। হে আমার উম্মত মুসলমানেরা, আমার পরে যারা তোমরা দুনিয়াতে থাকবে অথবা আসবে, তোমরা অনেক রকমের মতভেদ, অনেক রকমের এখতলাফ দেখতে পাবে। তখন তোমাদের মধ্যে সমস্যা হবে, কোন পথে যাব, কোন মতে চলব, কার কথায় চল। আল্লাহ রসুল বলেন, তখনকার সমস্যার সমাধান হইল, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিন আল মাহদিয়িন। কারো মতে চলবে না তোমরা, সাবধান, কারো কথায় চলবে না, কারো পথে চলবে না, একমাত্র আমার সুন্নত এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নত মতে চলবে। যখন বহু মত হবে, বহু ফত হবে, বহু এখতলাফ হবে, বহু মতভেদ হবে, তখন তোমাদের মধ্যে সমস্যা দেখা দিবে, কোন মতে যাব, কোন পথে যাব, কার কথায় চল। রসুল বলেন কারো কথায় নয়, আমার সুন্নত মতে এবং আমার খোলাফায়ের রাশিদিনের সুন্নত মতে চলবে। রসুলের সুন্নত হাদিসের কিতাবে উল্লেখ আছে, রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তারাবির নামাজ 20 রাকাত পড়েছেন, এটা রাসুলের সুন্নত। হযরত উমর রাসুলের খলিফা, তিনি 20 রাকাত তারাবির নামাজের মধ্যে সারা রমজানে কোরআন খতম করার জন্য উবাই ইবনে কাবকে ইমাম নিযুক্ত করে দিয়েছেন, এটা হল খুলাফায়ে রাশিদিনের সুন্নত। তাইলে রাসুলের সুন্নতে আমরা কি পাই? তারাবির নামাজ 20 রাকাত পাই। খুলাফায়ে রাশিদিনের সুন্নতে কি পাই? তারাবির নামাজ 20 রাকাত পাই। এখন যদি কেউ ইখতিলাফ করে, এবার যদি কেউ ইখতিলাফ করে, তার ইখতিলাফ নবীর সুন্নতের এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নতের পক্ষে না বিপক্ষে। সুতরাং কোন পথে যাব আমরা আল্লাহর রাসূল পরিষ্কার বলে দিয়েছেন। যখন অনেক রকমের ইখতিলাফ দেখা দিবে, যখন অনেক রকমের মতভেদ দেখা, যখন বিভিন্ন রকমের মত এবং পথ বাহির হবে, তখন তোমরা কারো মতে চলবে না, কারো পথে চলবে না, কারো কথায় চলবে না, আমার সুন্নত মত এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নত মতে চলবে। এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, একজন মেয়ে লোক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, বাবু আল্লাহর রাসূল, আমার মন চায় আপনার সাথে মসজিদে নববীতে, মদিনা শরীফের মসজিদের জমাতে শরীক হয়ে আপনার পিছে জমাতের সাথে নামাজটা পড়ব। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা শরীফের মসজিদের জমাতে শরীক হইলে এক রাকাতে 50,000 রাকাতের সমান সওয়াব পাওয়া যায়। এই সওয়াবটা পাওয়ার জন্য একজন মেয়ে লোক রাসূলকে বলে, আমি আপনার পিছে মসজিদে নববীতে জমাতে শরীক হইয়া নামাজ পড়তে চাই। জবাবে রাসূল বলেন, এই সওয়াবটাই তুমি ঘরের কোনায় একা একা পড়লে পাবে। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন, খাইরু মাসাজিদিন নিসাই কারু বুয়ুতিহিন্না, নারীদের শ্রেষ্ঠ মসজিদ হল তাদের ঘরের কোনা। নারীদের শ্রেষ্ঠ মসজিদ ঘরের কোনা। পুরুষ মসজিদে জমাতের সাথে নামাজ পড়ে যেই সওয়াব পায়, নারী ঘরের কোনায় একা নামাজ পড়ে সেই সওয়াব পায়। কোন পুরুষ যদি অকারণে ঘরে একা একা নামাজ পড়ে, কারণবশত পড়লে অসুবিধা নেই। একজন পুরুষ মুসাফির মসজিদ গিয়ে জমাতে শরীক হইলে তার শহরে বেড়াতে হবে। একজন মানুষ রুগী মসজিদে আসতে পারে না। একজন মানুষ রুগীর সেবা করে, সে মসজিদে আসলে রুগীর কষ্ট হবে, এরকম কারণবশত না আসলে অসুবিধা নেই। কিন্তু অকারণে যদি কোনো পুরুষ মসজিদের জমাতে না আসে, ঘরে একা একা নামাজ পড়ে, তার নামাজ হয়ে যাবে কিন্তু সওয়াব নষ্ট হয়ে যাবে, নামাজ আদায় হয়ে যাবে, সওয়াব থাকবে না নষ্ট হয়ে যাবে। কি বুঝলেন? সওয়াব থাকবে না, সওয়াব নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, সওয়াব নষ্ট হয়ে যাবে, নামাজ আদায় হয়ে গেল কিন্তু সওয়াব নষ্ট। সম্পূর্ণ বিহরীতে, কোন নারী যদি অকারণে ঘর থেকে বের হয়ে মসজিদের জমাতে শরীক হইতে আসে, তারও নামাজ হয়ে যাবে, সওয়াব নষ্ট। পুরুষ যদি ঘরে একা করে সওয়াব নষ্ট, নারী যদি মসজিদের জমাতে যায় সওয়াব নষ্ট। পুরুষের জন্য মসজিদের জমাতে যেই সওয়াব, নারীর জন্য ঘরের কোনায় একা করলে সেই সওয়াব। বলেন একই রকম না ভিন্ন ভিন্ন? ভিন্ন ভিন্ন। আল্লাহর রাসূল বলেছেন মেয়ে লোকটাকে, এই সবটাই তুমি ঘরে কোনো একা করলে পারো। এখন যদি কেউ বলে, না নারী দাও মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়তে হবে, সেটা রসুলের সুন্নতের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। আরো বড় মজার কথা শুনেন, একটা পুরুষ যদি মসজিদের জমাতে শরিক না হইয়া গড়ে একা একা নামাজ পড়ে, সওয়াব নষ্ট করল কিন্তু দুনিয়ার কিছু স্বার্থ রক্ষা হইল, আখারাতের সওয়াব নষ্ট হইল কিন্তু দুনিয়ার কিছু স্বার্থ রক্ষা হইল। কি স্বার্থ? মসজিদে আসা যাওয়ার সময় বাঁচল, আসা যাওয়ার কষ্ট থেকে বাঁচল, এবং গাড়ি নিয়ে যদি মসজিদে আসা যাওয়া করতে হয় তাহলে গাড়ির তেল খরচ বাঁচল। একটা পুরুষ মসজিদে না গিয়া ঘরে একা একা নামাজ পড়লে আখেরাতের ক্ষতি হইল, দুনিয়ার কিছু উপকার হইল কি না? দুনিয়ার কিছু উপকার হইল। কি উপকার? সময় বাঁচল, কষ্ট থেকে বাঁচল, তেল খরচ থেকে বাঁচল। দুনিয়ার উপকার করে আখেরাতের ক্ষতি করে। কিন্তু মেয়ে যদি মসজিদে নামাজের জমাতে যায়, সোয়াবও গেল, সময়ও গেল, কষ্ট হইল, তেল খরচও গেল, আমও গেল, সারাও গেল, এটা কোন বুদ্ধিমানের কাজ? পুরুষ যদি মসজিদের জমাতে না গিয়া একা নামাজ পড়ে ঘরে, আখেরাতের ক্ষতি হইল, দুনিয়ার কিছু উপকার হইল। মেয়ে লোক যদি মসজিদের জমাতে সামিল হইতে যায়, আখেরাতেরও ক্ষতি, দুনিয়ারও ক্ষতি। আখেরাতেরও ক্ষতি, দুনিয়ারও ক্ষতি। আল্লাহ রাসূল বলেন, আমার পরে তোমরা অনেক রকমের মতভেদ আর একতেলাফ দেখতে পাবে, তখন তোমরা কোন পথে যাবে? আমার সুন্নতের পথে যাবে, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নতের পথে যাবে, আর কারো পথে যাবে না, আর কারো কথায় চলবে না। এই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে ইমাম বানাইয়া নামাজ প্রত্যেক পাত্রে, তারাবির প্রত্যেক পাত্রে 20 রাকাত তারাবির মাধ্যমে খতমে কোরআনের ব্যবস্থা চালু করেছিলেন। রসুল নিজেও 20 রাকাত তারাবি পড়েছেন, হযরত উমরও 20 রাকাত তারাবির মধ্যে কোরআন খতমের ব্যবস্থা করেছেন। সুন্নতে রসুল, সুন্নতে খলিফা। এই উবাই ইবনে কাব যাকে হযরত উমর খতমে তারাবির ইমাম সাব্যস্ত করে দিয়েছিলেন, উবাই ইবনে কাব রসুলের খলিফা দারে খতমে তারাবির ইমাম বানিয়ে দিয়েছেন, যেমন তেমন মানুষ ছিলেন, যেমন তেমন আলেম ছিলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হয়ে একদিন এই উবাই ইবনে কাবকে জিজ্ঞাসা করলেন, তাকওয়া কাকে বলে? মনে আছে প্রসঙ্গ কোথায় ছিল, কথা কোথায় ছিল? কোরআনের হেদায়েত মুত্তাকিনরা গ্রহণ করতে পারবে, মুত্তাকিন কারে কয়? তাকওয়া যার মধ্যে আছে। কোরআনের হেদায়েত মুত্তাকিনরা গ্রহণ করতে পারবে, মুত্তাকিন কারে কয়? যার মধ্যে তাকওয়া আছে। তাকওয়া কোন জিনিসের নাম? উমর উবাইকে জিজ্ঞাসা করেন, তাকওয়া কোন জিনিসের নাম? উবাই সোজা জবাব না দিয়া পাল্টা উমরকে প্রশ্ন করলেন, আপনি কি ওই রকম জঙ্গল দেখছেন কোনদিন যে জঙ্গল খাটাদার গাছে বসা? উমর বলেন, দেখছি, খাটাদার গাছে বড়া জঙ্গল আমি দেখছি। উবাই আবার জিজ্ঞেস করেন উমরকে, এমন জঙ্গলে দিয়া গেছেন কোনদিন? উমর বলেন, গেছি, খাটাদার গাছের জঙ্গল দেখছিও এবং সেই জঙ্গল দিয়ে আমি গেছিও। আবার উপায় জিজ্ঞেস করলেন, যে জঙ্গল কাঁটাদার গাছে ভরা, এমন জঙ্গলে দিয়ে আপনি গেলেন কিভাবে? উমর বলেন, এমন ভাবে শরীর কাপড় সামলাইয়া গেছি যেন আমার গায়ে কাঁটা না লাগে। উবাই তখন বলেন, এই যার নাম ওই তাকওয়া। অর্থাৎ গোটা দুনিয়াটাই হইল হাজারো রকমের গুনার কাঁটাদার গাছের জঙ্গল, গোটা দুনিয়াটাই হাজারো রকমের গুনার কাঁটাদার গাছে জঙ্গল। এই দুনিয়াটা এমন একটা জঙ্গল, এটার মধ্যে শুধু গুনার জাল পাতানো আছে, হাজারো রকমের, লাখ রকমের, কোটি কোটি রকমের গুনার জাল পাতানো আছে, লক্ষ কোটি প্রকারের গুনার জাল পাতানো। দুনিয়ার ভিতরে তুমি এমনভাবে জীবনযাপন করবে যেন গুনা তোমার সাথে কবরে না যায়, এটার নাম তাকওয়া। বুঝে থাকলে এবার বলুন তো, দুনিয়াতে কেমন জীবনযাপনের নাম তাকওয়া? গুনা জড়াইয়া না গুনা সারাইয়া? হ্যাঁ, গুনামুক্ত অবস্থায় দুনিয়াতে জীবনযাপন করার নাম তাকওয়া। এই জ্বালা যার অন্তরে আছে, এই চেতনা যার অন্তরে আছে, যে কোন গুণা যেন আমাকে না পায়, কোন গুণা যেন আমার সাথে কবরে না যায়, এই চেতনা এই জ্বালাতন যার অন্তরে আছে একমাত্র সেই ব্যক্তি পারবে কোরআনের হেদায়ত গ্রহণ করতে। এই কথাটা বুঝাবার জন্য আল্লাহ বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন। এই কিতাব কেন নাজিল করলাম আমি? আল্লাহর নাজিল করা কিতাব এটা, এতে কোন সন্দেহ নাই। কিছুটা সন্দেহ আছে মোহাম্মদুর রাসূলুল্লাহ মন গড়া বানাইতে পারে, এমন কিছু সন্দেহ আছে। মোহাম্মদুর রাসূলুল্লাহ মন গড়া বানানির সন্দেহ নাই কেন? ইনি তো আলিহ শিখছেন না কোন উস্তাদের কাছে, লামও শিখছেন না কোন উস্তাদের কাছে, মিমও শিখছেন না উস্তাদের কাছে। যে ব্যক্তি লেটার বাজানে না, লেটার শিখে নাই, সেই ব্যক্তি সেন্টেন্স বানাবে কিভাবে? এখন তো তখন আলোচনা হয়েছে, বুঝছে না? কাজে এই কোরআন যে আমি আল্লাহর নাজিল করা কালাম এতে কোনো সন্দেহ নাই, কিন্তু নাজিল করলাম কেন? যেন মুত্তাকিনরা কোরআনের হেদায়ত গ্রহণ করতে পারে। কোরআনে হেদায়ত আছে সর্বলোকের জন্যই, কিন্তু গ্রহণ করতে পারবে কারা? এবার বলুন, মুত্তাকিন। মুত্তাকিন কাকে বলে? যার মধ্যে তাকওয়ার গুণ আছে। তাকওয়ার গুণটা কি? গুণামুক্ত জীবনযাপন করতে সচেষ্ট। আমি জীবনযাপন করবো দুনিয়াতে, কিন্তু আমি গুণার জীবনযাপন করবো না, আমি গুণামুক্ত জীবনযাপন করবো। এই ব্যাপারে যে সচেতন হুঁশিয়ার, তার মতো বড় বুদ্ধিমান দুনিয়াতে আর কেউ নাই। আমাদের বর্তমান দুনিয়াতে যে বেশি চালাক তারে বুদ্ধিমান মনে হয়, যে মানুষকে বেশি ঠগাইতে পারে তারে বুদ্ধিমান মনে হয়, যে মানুষকে বেশি নির্যাতন করতে পারে তারে বুদ্ধিমান বলা হয়, যে মানুষকে বেশি ধোঁকা দিতে পারে তারে বেশি বুদ্ধিমান বলা হয়। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, আল কাইজিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। ওই ব্যক্তি বুদ্ধিমান যে ব্যক্তি তার মনে চায় গুণা করতে কিন্তু মনকে সামলাইয়া রাখতে পারে। কার মনে চায় না গুণা করতে? দুনিয়াতে প্রত্যেকটা মানুষের মনে চায় গুণা করতে, কিন্তু গুণার থেকে যেই ব্যক্তি নিজের মনকে ফিরাইয়া রাখতে পারে, আল্লাহ রাসূল বলেন সে হল সবচেয়ে বড় বুদ্ধিমান। ওয়া আমিল আলিমা বাদাল মাউত, আর যে আমল করলে মরণের পরে শান্তি এবং মুক্তি পাওয়া যায় সেই আমলে লিপ্ত থাকে, আল্লাহ রাসূল বলেন সেই হল সবচেয়ে বড় বুদ্ধিমান। এই কারণে তাকওয়ার গুণ যারা অর্জন করবে এরাই বুদ্ধিমান, এরাই শুধু কোরআনের হেদায়ত গ্রহণ করতে পারবে। তাকওয়ার গুণ যারা অর্জন করবে না তারা বুদ্ধিমান নয়, বুকা, তারা কোরআনের হেদায়ত গ্রহণ করতে পারবে না। বিষয়টা বুঝাইয়া পৃথিবীর বিখ্যাত দার্শনিক ওলি আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি তার অমর গ্রন্থ মুসনবী শরীফে লেখেন, কিমতে হর চিজের আদানি কে চিজ, কিমতে খুদরান দানি আহমকিস, দানি তু খাসিয়তে হর জৌহরে, দরবয়ানে জৌহরে খুদ চুহরে, চন্দে খানি হেকমতে ইমা, চন্দে খানি হেকমতে ইউনানিয়া, হেকমতে ইমানিয়া রাহম বেখা। জালালউদ্দিন রুমি পৃথিবীর বিখ্যাত ওলি ছিলেন, তার লেখা মসনবী শরীফের ভিতরে তিসপারা কোরআনে মারিফতের যত কথা আছে সবগুলি ঢুকাই দিয়েছেন। তিনি বলেন, তুমি দুনিয়ার কোন কাজে কি উপকার হয় সব বুঝলে, দুনিয়াতে কোন জিনিসের মূল্য কত সব বুঝলে, তোমার ইমানের মূল্য বুঝলে না, তোমার তাকওয়ার মূল্য বুঝলে না, তুমি যদি গুণাগার অবস্থায় কবরে যাও তোমার কি দুর্দশা হবে, আর গুণাবত্ত অবস্থায় যদি কবরে যেতে পারো তাহলে তোমার কি শান্তি হবে ওইটা বুঝলে না, তাহলে তোমার আক্কেল বুদ্ধি গেল কোথায়? সুতরাং দুনিয়াতে বুদ্ধিমান সেই ব্যক্তি যে গুণামুক্ত জীবনযাপন করতে সচেষ্ট, আর সবচেয়ে বড় বুকা হইল সেই ব্যক্তি বেপরোয়াভাবে গুণা করে, তওবা করার কোন ফিকিরই নাই, এই অপরাধের বুদা মাথায় নিয়ে কবরে যাবে আর কবরে যাওয়ার সাথে সাথে তার শাস্তি শুরু হবে, এর মতো বুকা দুনিয়াতে কবি। এইরকম বুকারা কোরআনের হেদায়ত গ্রহণ করতে পারবে না, কোরআনের হেদায়ত বুদ্ধিমানেরা গ্রহণ করতে পারবে, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিন নামে অভিহিত করেছে। তারপরে মুত্তাকিনদের কতগুলি গুণের বিবরণ দিছেন আল্লাহ। আল্লাহ বলেন মুত্তাকিনদের প্রথম নম্বর গুণ হল আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা মুত্তাকিন, যারা গুণামুক্ত জীবনযাপন করতে সর্বদা চেষ্টা করে, এদের প্রথম গুণ হল এরা গায়বানা অবস্থায় ঈমান আনবে, আল্লাহ দেখার আগে আল্লাহকে বিশ্বাস করবে, ফিরিস্তা দেখার আগে ফিরিস্তা বিশ্বাস করবে, কবরের আজাব দেখার আগে কবরের আজাব বিশ্বাস করবে, হাসরের মাঠ দেখার আগে হাসরের মাঠ বিশ্বাস করবে, পুল সিরাত দেখার আগে জান্নাত দেখার আগে জাহান্নাম দেখার আগে পুল সিরাত বিশ্বাস করবে, জান্নাত বিশ্বাস করবে, জাহান্নাম বিশ্বাস করবে, যা মুত্তাকিনের প্রথম গুণ। এগুলি দেখার আগে বিশ্বাস করার নাম ইমান বিল গায়ব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আমানতু বিল্লাহর মধ্যে আমরা ছোটবেলায় পড়েছি, সমস্ত মুসলমানদের পড়ার কথা, পড়ার কথা, মুখস্থ থাকার কথা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, আমি আল্লাহকে বিশ্বাস করলাম দেখার পরে না দেখার আগে, দেখার আগে আমি ফিরিস্তাগণকে বিশ্বাস করলাম দেখার পরে না দেখার আগে, দেখার আগে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আমি আল্লাহর নাযিল করা সমস্ত আসমানি কিতাব বিশ্বাস করলাম, আল্লাহ নাযিল করতে দেখিনি আমি কিন্তু বিশ্বাস করলাম আল্লাহ নাযিল করেছে, আমি সমস্ত নবী রসুলগণকে বিশ্বাস করলাম তাদেরকে আমি দেখিনি কিন্তু বিশ্বাস করলাম, ওয়াল ইয়াউমিল আখিরি পরকালের দিনকে আমি বিশ্বাস করলাম দেখার পর না দেখার আগে, ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমার ভাগ্যে কি পরিমাণ ভালো আছে কি পরিমাণ মন্দ আছে, কোন কাজের ফলাফল কি পরিমাণ ভালো হবে কি পরিমাণ মন্দ হবে, কি পরিমাণ সুখ শান্তি আমি পাব কি পরিমাণ অশান্তি পাব, আল্লাহ আগের থেকেই জানেন না, জানেন না, এই আল্লাহ জানা কথাটা আল্লাহ লেখে রেখেছেন, এটার নাম তকদির, আল্লাহ সেই লেখা আমি দেখি না, দেখবার আগেই বিশ্বাস করলাম, মরণের পরে আবার আমাকে স্থায়ী জীবন নিয়ে জীবিত হতে হবে, দুনিয়ার জীবনটা হল অস্থায়ী আর আখেরাতের জীবনটা হইল স্থায়ী। আল্লাহর কোন অলি বলেন মৌতে কু সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দেগি, মৌতে কু সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দেগি, দর হকীকত মৌত হায় সুবহে হায়াতে জিন্দেগি। একদল মূর্খ মানুষ আছে দুনিয়াতে, এরা মনে করে মরলেই আমার জীবন শেষ, বুদ্ধিমানেরা জানে মরলেই জীবন শেষ না, মরণের পরেই আসল জীবন শুরু হবে, কি বুঝলেন, মরলেই জীবন শেষ না মরণের পরেই আসল জীবন শুরু হবে, মরণের পরেই আসল জীবন শুরু হবে, এই মরণের পরে যে স্থায়ী জীবন শুরু হবে চিরস্থায়ী জীবন শুরু হবে এটা বিশ্বাস করলাম দেখার পরে না দেখার আগে, এই সমস্ত বিষয়কে দেখার আগে বিশ্বাস করার নাম ইমান বিল গায়ব। আল্লাহ বলেন মুত্তাকিনদের প্রথম গুণ এইগুলি দেখার আগে বিশ্বাস করবে, আপনারা যারা এইগুলি দেখার আগে বিশ্বাস করেছেন, আমরা যারা এইগুলি দেখার আগে বিশ্বাস করি, আপনাদেরকে আমাদেরকে নাস্তিকেরা বলে অন্ধবিশ্বাসী, বলে অন্ধবিশ্বাসী, আল্লাহ দেখল না আল্লাহ বিশ্বাস করে আসলে নাই, ফিরিস্তা আসলে নাই না দেখেই বিশ্বাস করে ভাবেছি, ভুল বিশ্বাস, কবরের আজাব বলতে কিছু নাই, যা হাসর বলতে কিছু নাই, তুলসিরাত বলতে কিছু নাই, জান্নাত বলতে কিছু নাই, আল্লাহ বিল্লাহ বলতে কিছু নাই, এগুলি নাই বলেই দেখা যায় না। অত সেরা অন্ধ পারে না, কেই বিশ্বাস করলো এরা? আল্লাহ বিশ্বাস। নাস্তিকেরা আমাদেরকে কি বিশ্বাসী বলে? অন্ধবিশ্বাস। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, এইগুলি দেখার পরে তো ফেরাও নেওয়া ইমান আনছিল, দেখার পরে ইমান আনলে সেই ইমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, দেখার আগে ইমান আনলেই গ্রহণযোগ্য হবে। এই জন্য আল্লাহ দুনিয়ার মানুষকে এগুলি দেখার ব্যবস্থা দিচ্ছেন না। তবে আমরা নিজেরা যদিও আল্লাহকে দেখি নাই, আখেরাত দেখি নাই, জান্নাত জাহান্নাম দেখি নাই, ফিরিস্তা দেখি নাই, না দেখে বিশ্বাস করেছি, কিন্তু এটা অন্ধবিশ্বাস নয়। দুই বড় বাবার চোখের দেখা জান্নাত জাহান্নামে আমরা বিশ্বাসী, দুই বড় বাবার চোখের দেখা আল্লাহকে আমরা বিশ্বাসী। মানুষের বংশগত বাবাদের মধ্যে সবচেয়ে বড় বাবা হলেন হযরত আদম আলাইহিস সালাম। তাকে আল্লাহ দুনিয়াতে পাঠাবার আগেই জান্নাতে পাঠালেন, বললেন জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে ঘোরাফেরা করো, সমস্ত এলাকা তোমার জন্য উন্মুক্ত, জান্নাতের কোন এলাকা তোমার জন্য নিষিদ্ধ নয়। বলেন আল্লাহ জান্নাতের সর্বত্রই আদমকে ঘোরাফেরা করার অনুমতি দিলেন কিনা? তখন আল্লাহ জান্নাত, তখন আদম জান্নাতের সবকিছু দেখেছেন না? দেখেননি। তাহলে আমরা কি জান্নাতে অন্ধবিশ্বাসী না বড় বাবার চোখের দেখা জান্নাতে বিশ্বাসী? বড় বাবার চোখের দেখা জান্নাতে আমরা বিশ্বাসী। আরেক রকমের বাবা আছে, তাহলে রোহানি বাবা হয়। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটা আমাদের সকলের বোঝা দরকার যে রোহানি বাবা কি। যার পবিত্র আত্মার পরশে অপরের আত্মা পবিত্র হয়, তারে রোহানি বাবা হয়। কিন্তু এইভাবে কইলে আপনারা পরিষ্কারভাবে বুঝবেন না, আমি একটু কোলাগালা করি। সমস্ত নবীগণের আত্মা সকল প্রকার গুণাত থেকে পবিত্র, বিশ্বাস করেন আপনারা? কেউ যদি মনে করে কোন নবী জীবনে কোনদিন গুণা করেছিলেন, তাহলে এটা ভ্রান্ত মতবাদ, সে পিওর ইসলাম পাইছে না, সে ইসলামের নামে ভেজাল। ইসলামের বিশুদ্ধ আকীদা বিশ্বাস হল কোন নবীগণ জীবনে কোনদিন একটা গুনাহ করেননি। কাজেই সমস্ত নবীগণের আত্মা সকল প্রকার গুণাত থেকে পবিত্র। এই নবীর দরবারে যারা যায়, নবীর কথা যারা শুনে, নবীর কথায় যারা চলে, এদের আত্মাটা অতীতে অপবিত্র থাকলেও নবীর কথায় চলার পরে তার আত্মা পবিত্র হয়ে যায়। সুতরাং সমস্ত নবীগণ যার যার উম্মতের রুহানি বাবা, যার পবিত্র আত্মার পরশে অপরের আত্মা পবিত্র হয়, তারে কেমন বাবা করে? রুহানি বাবা করে। বলেন নবীর পবিত্র আত্মার পরশে উম্মতের আত্মা পবিত্র হয় কিনা? তাইলে নবী উম্মতের কেমন বাবা? রুহানি বাবা। নূহ আলাইহিস সালাম নিজের উম্মতের রুহানি বাবা, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের উম্মতের রুহানি বাবা, মুসা আলাইহিস সালাম নিজের উম্মতের রুহানি বাবা, ঈসা আলাইহিস সালাম নিজের উম্মতের রুহানি বাবা। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ তার উম্মতেরও রুহানি বাবা বানাইছেন, সমস্ত নবীগণেরও রুহানি বাবা। এখন বুঝেন এটা কিভাবে? আল্লাহ একায়াতে বলেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীকে আমি দুনিয়াতে পাঠাইবার সময় মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনার ওয়াদা নিয়ে পাঠাইছি। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। আদম আলাইহিস সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনার ওয়াদা নিয়ে দুনিয়াতে আইছেন, নূহ আলাইহিস সালাম একই ওয়াদা নিয়ে দুনিয়াতে আইছেন, ইব্রাহিম আলাইহিস সালাম এই ওয়াদা নিয়ে দুনিয়াতে আইছেন, মুসা আলাইহিস সালাম এই ওয়াদা নিয়ে দুনিয়াতে আইছেন, ঈসা আলাইহিস সালাম এই ওয়াদা নিয়ে দুনিয়াতে আইছেন যে আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনব। তারা কেউ যে দুনিয়াতে আসার পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাবেন না, এটা কি আল্লাহ জানতেন না? কোন নবীর দুনিয়াতে এসে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাবেন না, যারে পাবেন না তার উপর ঈমান আনার ওয়াদা নিলেন কেন? মুফাসসিরিন কেরাম লেখেন, একমাত্র তাদেরকে আমাদের নবীর উম্মত বানাইয়া আমাদের নবীকে সমস্ত নবীরও নবী বানাবার জন্য। এবার বলেন তো রুহানি সমস্ত নবীরাই যার যার উম্মতের রুহানি বাবা কিনা, আর সমস্ত নবীগণের রুহানি বাবাকে, তাইলে রুহানি বাবাদের মধ্যে সবচেয়ে বড় বাবাকে মুহাম্মদ রাসূলুল্লাহ, বংশগত বাবাদের মধ্যে সবচেয়ে বড় বাবা আদম, তারে আল্লাহ দুনিয়াতে পাঠাবার আগেই জান্নাত দেখাইয়া দিয়েছেন, রুহানি বাবাদের মধ্যে সবচেয়ে বড় বাবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারে আল্লাহ মেরাজের রাতে দাওয়াত করিয়া নিয়া জান্নাত জাহান্নাম দেখাইয়া দিয়েছেন। এবার বলে তারপরও আমরা অন্ধবিশ্বাসী, অন্ধবিশ্বাসী না দুই বড় বাবার চোখের দেখা পরকালে বিশ্বাসী, দুই বড় বাবার চোখের দেখা জান্নাত জাহান্নামে বিশ্বাসী, দুই বড় বাবার চোখের দেখা আল্লাহতে বিশ্বাসী। নাস্তিকরা কি বলে এগুলি অন্ধবিশ্বাসী, এবার বুঝে থাকে বলুন আমরা অন্ধবিশ্বাসী, অন্ধবিশ্বাসী বরং নাস্তিকরা নিজেরা অন্ধবিশ্বাসী। প্রত্যেকটা নাস্তিকেই কোন না কোন একটা পুরুষকে বাবা ডাকে এবং বিশ্বাস করে যে যেই লোকটারে বাবা ডাকে সে তারে জন্ম দিছে, বিশ্বাস করে কিনা, সে যে তারে জন্ম দিছে দেখছিল, তুমি কেমনে বিশ্বাস করলো, তুমি তো অন্ধবিশ্বাসী, কথা বুঝতে পারছেন? নাস্তিকরা যেই লোকটাকে বাবা ডাকে আর মনে করে এই লোকটা তাদের জন্ম দিছে, এই লোকটা যে জন্ম দিছে দেখে নাই তো, তারপরও বিশ্বাস করলো কেন, এটা অন্ধবিশ্বাস। সুতরাং কোন মুমিন মুসলমান অন্ধবিশ্বাসী নয়, নাস্তিকেরা নিজেরাই অন্ধবিশ্বাস। কিছুদিনের আগের নাস্তিক আর বাংলাদেশের বর্তমান নাস্তিক একরকম না, বেইমানে বেইমানে অত ক্যাটাগরি আছে না, সব বেইমানে এক ক্যাটাগরি। কিছুদিন আগের নাস্তিক আছে ডক্টর আহমদ শরীফ, কিছুদিন আগের নাস্তিক আছে তসলিমা নাসরি, এরা কইত ফিরিস্তা বলতে কিছু নাই, কবর জগত বলতে কিছু নাই, সোয়াল জগৎ বলতে কিছু নাই, আলাপ জগৎ বলতে কিছু নাই, পরকাল বলতে কিছু নাই, জান্নাত বলতে কিছু নাই, জাহান্নাম বলতে কিছু নাই, আল্লাহ বিল্লাহ বলতে কিছু নাই, বাস এই পর্যন্ত। বর্তমানে বাংলাদেশের নাস্তিকেরা বলে যে আল্লাহ বলতে কিছু নাই তো নাই, তারপরে তোমরা যারা বিশ্বাস করো আল্লাহ আছে, তোমাদের এই অন্ধবিশ্বাসের আল্লাহ আমার পারঙ্গের তলে বিষা গাঞ্জা খায়। বলেন আহমদ শরীফ, আহমদ শরীফ নাস্তিক আর বর্তমান বাংলাদেশের নাস্তিক এক ক্যাটাগরির না আকাশ পাতাল ব্যবধান, আকাশ পাতাল ব্যবধান। বাংলাদেশের বর্তমান আর এক নাস্তিকে কয়েক দোকানে মদের দোকানে গেলাম মদের বোতল কেনার জন্য, গিয়া দেখি মদের বোতল একটাও নাই, সব মুহাম্মদ খাইয়া সাফ করে ফেলেছে। এমন জঘন্যতম কথা আল্লাহকে এবং আল্লাহর রসুলকে অতীতের কোন বেঈমান, অতীতের কোন নাস্তিক, অতীতের কোন কাফির, স্বয়ং আবু জাহাল আবু লাহাব, স্বয়ং নমরুদ ফেরাউন, স্বয়ং ইবলিস পর্যন্ত বলে নাই, বর্তমান বাংলাদেশের নাস্তিকেরা আল্লাহকে এবং আল্লাহ রসুলকে যে ধরনের গালিগালাজ করে। এই কারণে নাস্তিকদের শেষ পরিণতি সম্পর্কে একটা কথা আমাদের স্মরণ রাখা দরকার। এরা বলে পরকাল বলতে কিছু নাই, কিয়ামত বলতে কিছু নাই, হিসাব নিকার বলতে কিছু নাই, জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই, আল্লাহ বিল্লাহ বলতে কিছু নাই। এইগুলি জীব জানোয়ারের বেলায় কথা, মানুষের বেলায় কথা নয়। জীব জানোয়ারের জান্নাত নাই, জীব জানোয়ারের জাহান্নাম নাই, জীব জানোয়ার মরলে গুসল নাই, কাফন নাই, জানাজা নাই, দাফন নাই, কেন তার পরকাল নাই। আহমদ শরীফ এই কারণে মরণের আগে ওসিয়ত করে গেল যে আমি মরলে পরে আমার লাশ হাসপাতালে দান করে দিও, আমার লাশ গুসল দিও না, কাফন ফটাইও না, জানাজা করো না, দাফন করো না, কেন? এগুলি অন্ধবিশ্বাসী করে, আমি অন্ধবিশ্বাস। আপনারা লক্ষ্য করে দেখুন আহমদ শরীফ সত্য সত্যই শেষ পর্যন্ত আহমদ শরীফের লাশ হাসপাতালে দান করা হয়েছে, গুসলে দেওয়া হয়েছে না, কাফনও ভরা নিয়েছে না, জানাজাও করা হয়েছে না, দাফনও করা হয়েছে। এখন লক্ষ্য করে দেখুন আহমদ শরীফের মরলে গুসল নাই, বলদ মরলেও গুসল নাই, আহমদ শরীফ মরলেও কাফন নাই বলদ মরলেও, কাফন নাই আহমদ শরীফেরও জানাজা নাই বলদেরও জানাজা নাই, আহমদ শরীফেরও আখেরাত নাই বলদেরও আখেরাত নাই, দুই বলদে বেশ কম কত, হ্যাঁ একটা বেশ কম আছে, এই দুই বলদে নাস্তিক বলদে আর হালে বলদে দুই একটা বেশ কম আছে, নাস্তিক বলদের ঠ্যাং দুইটা আর আর হালের বলদের ঠ্যাং চারটা, নাস্তিক বলদের ঠ্যাং কটা, নাস্তিক বলদের ঠ্যাং দুইটা আর হালের বলদের ঠ্যাং চারটা, ঠ্যাংয়ের বেশ কম তারা, এই দুই বলদে এখন বেশ কম নাই। দেখুন তো আল্লাহ পাক রব্বুল আলামিন এদের ব্যাপারে কি বলে, আল্লাহ বলতেছেন ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আল্লাহ বলেন আমি অধিকাংশ মানব দানবের জন্য জাহান্নাম তৈরি করেছি, এরা কারা যাদেরকে অন্তর দিয়েছি বিষয়টা বোঝার মতো কিন্তু অন্তরটাকে বোঝার কাজে ব্যবহার করে না, এদেরকে কান দিয়েছি এই কথাগুলি শোনার মতো কানকে সেই কাজে ব্যবহার করে না, এদেরকে চক্ষু দিয়েছি আমি আল্লাহর নিদর্শন দেখে আমাকে চিনার মতো কিন্তু চক্ষুকে সেই কাজে ব্যবহার করে না, আল্লাহ বলেন উলাইকা কাল আনআম এরা চতুষ্পদ জানোয়ারের মতো, যারা আল্লাহ বুঝতে রাজি না, পরকাল বুঝতে রাজি না, জান্নাত বুঝতে রাজি না, জাহান্নাম বুঝতে রাজি না, কবর বুঝতে রাজি না, কবরের আজাব বুঝতে রাজি না, এদেরকে আল্লাহ কোরআনে কার মতো বলেছেন চতুষ্পদ জানোয়ার, হালের বলদে কবর বুঝার যোগ্যতাই রাখে না এই জন্য বিশ্বাস করে, হালের বলদ পরকাল বুঝার যোগ্যতাই রাখে না, জান্নাত জাহান্নাম বোঝার যোগ্যতাই রাখে না এর জন্য বিশ্বাস করে না, এই দুই ঠেঙ্গা বলদগুলি বোঝার যোগ্যতা দিয়েছি আমি আল্লাহ তারপরও বিশ্বাস করে না, সুতরাং এই বলদে আর সেই বলদে সমান নয়। আরেকটা পার্থক্য এই দুই প্রকারের বলদে, আল্লাহ পাক রব্বুল আলামিন একা একে বলেন ويقول الكافر يا ليتني كنت ترابا হাশরের মাঠে আল্লাহ জীবজন্তুদেরকেও জিন্দা করে উঠাইবে, কেন উঠাইবেন, আল্লাহ রাসূল বলেন দুনিয়াতে জীবজন্তুদের মধ্যে অনেক সময় এমন হয় একটা শক্তিশালী জানোয়ার আর একটা দুর্বল জানোয়ারকে দুরুম করে, করে কিনা, আর এই স্বভাবটা সবচেয়ে বেশি আছে কুত্তার মধ্যে, একটা শক্তিশালী কুত্তা যদি একটা দুর্বল কুত্তাকে স্বাধীন মতো পাতায় তাহলে জুলুম না কইরা সারে না, বলেন শক্তিশালী দুর্বলকে পাইলেই জুলুম করার স্বভাবটা সবচেয়ে বেশি আছে কার মধ্যে, কুত্তার মধ্যে, সুতরাং বর্তমান দুনিয়াতে যারা যারা এই গুণে গুণান্বিত, আমার শক্তি আছে তোমারে দুর্বল হইলাম মজাই গাইয়া দিলাম, এইটা না কথাটা, আমার শক্তি আছে তোমাকে নিরীহ পাইলাম মজা শিখাইয়া দিলাম, স্বভাবটা কাটা কুত্তার স্বভাব, এই কুত্তা স্বভাবের কারণে বর্তমান দুনিয়ার কোন দেশেই শান্তি নাই, কোন দেশে শান্তি নেই, একমাত্র কুত্তা স্বভাবের কারণে, এই জন্য রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন দুনিয়াতে একটা শক্তিশালী জানোয়ার আর একটা জানোয়ার দুর্বল হওয়ার সুযোগে দে দুরুম কর, দুনিয়াতে তো সেটার বিচার পাইল না, হাসরের মাঠে জানোয়ার গুলিকে আবার জিন্দা করা হবে এবং যে শক্তিশালী জানোয়ার দুর্বল জানোয়ারকে যে পরিমাণ আঘাত করছিল সেই পরিমাণ আঘাত তাকে করানো হবে, হাসরের মাঠে এই মজলুম জানোয়ার গুলিও সুবিচার হবে, মজলুম জানোয়ারদের মধ্যে এই সুবিচার কায়েম করার পরে আল্লাহ সবগুলি জীব জানোয়ারকে বলবেন কোন তুরাবা তোমরা মাটির সাথে মিশে যাও, তোমার অস্তিত্বহীন হয়ে যাও, তোমরা চিরকালের জন্য বিলীন হয়ে যাও, জীব জানোয়ারের মধ্যে সুবিচার কায়েম করে আল্লাহ কি করবেন, একদলকে জান্নাতে আর একদলকে জাহান্নামে পাঠাইয়া দিবেন না মাটির সাথে মিশাইয়া দিবেন, শেষ। কিন্তু মানুষের বিচারে, মানুষের বিচার হবে একদল যাবে জান্নাতে আর একদল যাবে জাহান্নামে। যাদেরকে জাহান্নামে যাওয়ার নির্দেশ দেওয়া হবে তাদের ব্যাপারে আল্লাহ বলেন وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم وينذرونكم لقاء يومكم هذا أَلَمْ يَأْتِكُمْ رُسُلٌ مِّنْكُمْ يَتْلُونَ عَلَيْكُمْ آيَاتِ رَبِّكُمْ وَيُنذِرُونَكُمْ لِقَاءَ يَوْمِكُمْ هَذَا قَالُوا بَلَى وَلَكِنْ حَقَّتْ كَلِمَةُ الْعَذَابِ عَلَى الْكَافِرِينَ الله بولين বেইমান কাফির নাস্তিক মুরতাদদেরকে হাশরের মাঠ থেকে ফিরিস্তারা রাখাল যেমন গরু ছাগলকে তাড়াইয়া নিয়ে যায় সেইভাবে এদেরকে ফিরিস্তারা জাহান্নামের দিকে তাড়াইয়া নিয়ে যাবে। জাহান্নামের গেইটের সামনে যাওয়ার পর জাহান্নামের গেইটের পাহারাদার দারোয়ান ফিরিস্তা এদেরকে জিজ্ঞেস করবে, আল্লাহ এমন লোক দুনিয়াতে পাঠাইছিলেন না যারা তোমাদেরকে আখেরাত বুঝাইছিল? কি বলেন, পাঠাইছেন? আল্লাহ দুনিয়াতে এমন লোক পাঠাইছেন যে লোকেরা দুনিয়ার মানুষকে আখেরাত বুঝায়? এমন লোক পাঠাইছেন না? তারা বলবে হ্যাঁ পাঠাইছেন। পাঠাইয়া তাকে এই ভাবে আসলে কেন, জান্নাতের হতে জীবন যাপন করে না কেন? বলবে قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين الله পাঠাইলে কি হবে, আমার কপাল খারাপ। কপাল খারাপ না আমল খারাপ? দুনিয়াতে করে আল্লাহ গাঞ্জা খায় আর রসুলে মদ খায়, আর আসরের মাঠে জাহান্নামে ডুববার সময় করে আমার কপাল খারাপ। কপাল খারাপ না আমল খারাপ? জাহান্নামে ডুববার সময় আর একটা বাটপারি করে গেল। কি বাটপারি? আসলে আমল খারাপ, এমন কপাল খারাপ। দারোয়ান ফিরিস্তা বলবেন, কিলা দুখুলু আবুয়াব জাহান্নাম খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। কথা লম্বা দূরে লাভ নাই, আমল খারাপ না কপাল খারাপ এই আলোচনার আর টাইম নাই, দরজা খুলে দিলাম চিরকালের জন্য প্রবেশ কর। এর সাথে কথা বাড়াইয়া কোনো লাভ আছে? এই তোর আমল খারাপ না কপাল খারাপ এটা নিয়ে এর কথা বাড়াই লম্বা করে লাভ নাই। ফিরিস্তার বলেন, কথা লম্বা করার কোন দরকার নাই, আমার ডিউটি হলে দরজা খুলে দিতাম আর তুই ঢুকতে, তুই চিরকালের লাগে ঢুক। দুকার পরে জাহান্নামের আগুন শরীরের চামড়া জ্বালাইয়া, গুস্ত জ্বালাইয়া, হাড্ডি জ্বালাইয়া, কলিজা যখন জ্বালানি শুরু করবে তখন আল্লাহ জিজ্ঞেস করবেন, এই নাস্তিক, নাস্তিকদেরকে বলে এই নাস্তিক, দেখ তো জাহান্নামের আগুনের জ্বালা কের বাপনি না নাই, বল তো আমার বন্ধারা অন্ধবিশ্বাসী ছিল না বাস্তব বিশ্বাসী ছিল? ওই দুনিয়াতে যে হয় অন্ধবিশ্বাসী, যার জবাব তো আল্লাহ কড়াই বন্ধায় দিয়া দিবেন, জাহান্নামের আগুন যখন কলিজা দাঁড়াইতে থাকবে তখন আল্লাহ জিজ্ঞেস করবেন, দেখ সত্যই জাহান্নাম আছে নিয়ে দাঁড়াই। সম্মানিত উপস্থিতি, নিশান কুয়েস্ট A78AWT, ওই যে পার্কিং লট আছে পার্কিং লটের সামনে আপনি কার্ডটি ব্লক করেছেন, মেহরবানি করে আপনার কার্ডটাকে একটু সরান। নিশান কুয়েস্ট A78AWT, আপনি কার্ডকে ব্লক করেছেন, মেহরবানি করে আপনার গাড়িটা একটু সরান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুত্তাকিনদের প্রথম গুণ মরণ কবর হাসর তুলসিরাত জান্নাত জাহান্নাম আল্লাহ ফিরিস্তা দেখার আগে বিশ্বাস করা, এটা মুত্তাকিনদের প্রথম গুণ। নাস্তিকরা না দেখার কারণে বিশ্বাস করে। সুতরাং যেই দুনিয়াতে নাস্তিকরা এমনভাবে শয়তানি শুরু করেছে যে স্বয়ং শয়তানও আল্লাহ সম্পর্কে যেই কথা বলে নাই, স্বয়ং শয়তানও রতুল সম্পর্কে যেই কথা বলে নাই, এমন কথা যেহেতু নাস্তিকরা বলা শুরু করেছে, এই মুহূর্তে আপনাদের ইমান বিল গাই কারে কয় পরিষ্কারভাবে বোঝার দরকার আছে। আমরা গাই বানা অবস্থায় বিশ্বাস করেছি বলে আমাদেরকে নাস্তিকের দলে অন্ধবিশ্বাস করে। আমার কথা বুঝে থাকলে বলুন আমরা অন্ধবিশ্বাসী না দুই বড় বাবার চোখের দেখা পরকালে বিশ্বাসী? এই কথা বুঝতে হবে এবং স্মরণ রাখতে হবে। অসম্ভব কিছু নয় বাংলাদেশের নাস্তিকেরা আমাদের দেশেও আসতে পারে, না সম্ভব নাই। বাংলাদেশও থাকা অবস্থায় যেই শয়তানি করছে এখানে আসলে তো সেই শয়তানি করবে, তখন কি আপনাদের ইমান রক্ষা করতে হবে না? তখন কি আপনাদের ইমান হেফাজত করতে হবে না? কাজেই নাস্তিকদের খপ্পর থেকে মুমিনের ইমান হেফাজতের জন্য ইমান বিল গাইড বোঝা দরকার। আল্লাহ বলেন মুত্তাকিন আল্লাহ হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। কুরআন মুত্তাকিনদের জন্য হেদায়ত, মুত্তাকিনদের প্রথম কাজ এই সমস্ত বিষয়ে দেখার আগে বিশ্বাস করা। কোন সমস্ত বিষয়? কবর হাসর বেহের দুদক জান্নাত জাহান্নাম তুলসিরাত ফিরিস্তা আল্লাহ, এগুলি দেখার আগে বিশ্বাস করা, এর নাম ইমান বিল গায়ব। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون متقين প্রথম গুণ হল তারা গায়বানা অবস্থায় ঈমান আনে। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লেখেন যেহেতু এগুলি দেখা যাবে বিশ্বাস করতে হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জান্নাতের পথ দেখাবার জন্য নবী রাসূলগণকে মনোনীত করেছেন, বিজ্ঞানীগণকে নয়। বিজ্ঞানীরা সারা জীবনের বিজ্ঞান চর্চার মাধ্যমে যে উপকারটুকু মানুষের করতে পারে সেটা হল ক্ষণস্থায়ী জীবনের উপকার করতে পারে। বিজ্ঞানীরা তাদের বৈজ্ঞানিক গবেষণার দ্বারা দুনিয়ার মানুষের চিরস্থায়ী জীবনের উপকার করতে পারে না ক্ষণস্থায়ী জীবনের উপকার করতে পারে? ক্ষণস্থায়ী জীবনের উপকার। দুনিয়া কিয়ামত পর্যন্ত দুনিয়ার কোন বিজ্ঞানী মাথা নামাইয়া কবরে কি অবস্থা হবে বলতে পারবে না, মাথা নামাইয়া হাসরের মাঠের খবর বলতে পারবে না, মাথা নামাইয়া তুলসী রাতের খবর বলতে পারবে না, মাথা নামাইয়া জান্নাত জাহান্নামের খবর বলতে পারবে না, মাথা গামাইয়া আল্লাহ সম্পর্কে কিছুই বলতে পারবে না। এই জন্য এইগুলি গাইবানা অবস্থায় ঈমান আনার বিষয়গুলি দুনিয়ার মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ নবী রাসূল পাঠাইছেন এবং আসমানি কিতাব নাযিল করেছে। যেখানে বিজ্ঞানীরাই অক্ষম সেখানে নাস্তিকরা কিভাবে সক্ষম হবে? পণ্ডিতেরাই যেখানে পরকাল সম্পর্কে মাথা গামাইয়া জানা সম্ভব নয় নাস্তিকদের পক্ষে কেমনভাবে সম্ভব? তাই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে কোন মানুষকে চর্মচুখে আল্লাহ দেখার ব্যবস্থা রাখেননি। দুনিয়ার জীবনে চর্মচুখে কেউ কোনদিন আল্লাহকে দেখেনি। কেন? দেখার পরে যদি ইমান না তোমার ইমান কবুল হবে না। যদি আল্লাহ দুনিয়াতে মানুষের দুনিয়ার জীবনে চর্মচুখে আল্লাহ দেখার ব্যবস্থা দিতেন তাহলে আমরা দুনিয়াতে আল্লাহকে দেখতে পেতাম আর খুব সহজে আমরা ইমান আনতাম। নাস্তিকরা পর্যন্ত ইমান আনত ওখান তখন তো আল্লাহরে দেখত, কিন্তু ইমানটা কি গ্রহণযোগ্য হইত? এইটা বোঝাবার জন্য বলেন আল্লাহ রিনা ইউমিনুনা বিল গায়ব, দেখি ইমান আনলে কবল হইত না, দেখার আগে ইমান আনো যদি আল্লাহর কাছে নাজাত পাইতে চাও। আজকে বুঝতে পারলেন দুনিয়াতে আল্লাহকে দেখার ব্যবস্থা দিলেন না কেন, দেখি ইমান আনলে কবুল হবে না, এই জন্য কথা বুঝলেন কিনা, দেখ আল্লাহ দেখার পরে ইমান আনলে কবুল হবে না, দেখার আগে ইমান আনলে কবুল হবে। হ্যাঁ, পরকালের জীবনে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্ণিমার রাত্রে যদি আকাশে কোনো মেঘ না থাকে তাহলে পূর্ণিমার চন্দ্র দেখতে যেমন কোন রকমের অসুবিধা হয় না, ঠিক তেমনি ভাবে পরকালের জীবনে আল্লাহ মুমিন বান্দাকে আল্লাহ দেখার মতো পাওয়ার চোখে দিবেন, যেখানে যখন তারা আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের ছোঁয়ারও পরিষ্কার হবে দেখে। পরকালে আল্লাহ দেখলে কি উপকার হবে? প্রধান দুইটা উপকার হবে। একটা উপকার, সারা জীবন হায় হায় যে আল্লাহ বিশ্বাস করলাম দেখলাম না, এই আফসুস মিটে যাবে। আর একটা উপকার, জান্নাতে যত সুখ শান্তি আর ভোগ বিলাসের নিয়ামত আল্লাহ রেখেছেন সবগুলি ভোগ করলে যে মজা হবে আল্লাহ দেখার মজা তার চেয়ে আরো বেশি হবে। আল্লাহ দেখার মজা তার চেয়ে ভালো বুঝে যাচ্ছে বলতো, জান্নাতের নিয়ামতের ভোগ বিলাসের মজা বেশি না আল্লাহ দেখার মজা বেশি? আল্লাহ দেখার মজা বেশি। এই মজা থেকে নাস্তিকেরা বঞ্চিত থাকে। দেখো না, এই জন্য বিশ্বাস করো না, কোনদিন দেখা আল্লাহ দেখা তোমার নসিব হবে না। নাস্তিক বেঈমানেরা হাশরের মাঠে আল্লাহর ধমক শুনবে কিন্তু দেখতে পাবে না, আল্লাহর তর্জন গর্জন শুনবে কিন্তু দেখতে পাবে না। শুধুমাত্র মুমিন মুসলমান যারা দুনিয়ার জীবনে আল্লাহকে দেখার আগে বিশ্বাস করেছিল তাদেরকে আল্লাহ হাশরের মাঠে আল্লাহ আল্লাহকে দেখার ব্যবস্থা দেখে, দেখতে যাওয়ার পরেও। এই কথাগুলি বুঝে থাকে বলুন, যে যুগের দুনিয়াতে নাস্তিকরা এমনভাবে মাথা ছাড়া দিয়েছে সেই যুগে আমাদেরকে ইমান বিল গাইব পরিষ্কারভাবে বোঝার দরকার কিনা? ইমান বিল গাইব, আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়েব, এই কুরআনের হেদায়াত মুত্তাকিনরা গ্রহণ করতে পারবে। তাদের প্রথম গুণ হল আল্লাহ ফিরিস্তা কবর হাসর পরকাল বেদ দুদক দেখার আগে বিশ্বাস করবে, এর নাম ইমান বিল গায়েব। অন্ধবিশ্বাস না, চোখে না দেখে বিশ্বাস, নিজের চোখে না দেখে বিশ্বাস? হ্যাঁ, নিজের চোখে দেখি নাই কিন্তু অন্ধবিশ্বাস। দুই বড় বাবার চোখের দেখা জান্নাতে আমরা বিশ্বাস। তারপরে মুত্তাকিনদের দ্বিতীয় গুণ আল্লাহ বলেন ওয়ায়ুকিমুনা সালাহ, মুত্তাকিনদের প্রথম গুণ হইল গাইবানা অবস্থায় ইমান আনবে, মনে থাকবে না কথা না? দুই নম্বর গুণ হল মুত্তাকিনদের নামাজ কায়েম করে, ইমানের পরেই নামাজ। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে যে আমল সম্পর্কে সর্বপ্রথম হিসাব হবে, যে আমলের হিসাব সকলের আগে হবে হাসরের মাঠে, সেই আমলটা হল নামাজ। বুঝে থাকতে বলুন তো, ইমানের ফলে সর্বপ্রথম কোন আমলের হিসাব হবে আসলে? নামাজ। একদল মানুষ শয়তানের খপ্পরে কেমন পড়া পড়ছে একটা একটা উদাহরণের মাধ্যমে বুঝুন। আল্লাহ রাসূল বলেন, হাসরের মাঠে বন্দার নামাজের হিসাব নিতে গিয়া যদি কোনো বন্দার নামাজ দেখা যায় রেগুলার পড়ছিল, মাঝে মধ্যে এক দুইটা ফরজ নামাজ পড়তে পারছে না, হয় কি না এরকম? সারা জীবন ওই নামাজ পড়ছে, পারবে না, মাঝে মধ্যে হঠাৎ কোন কারণবশত একদিন নামাজ পড়তে পারছে না। আল্লাহ কি রিস্তাদেরকে বলবেন দেখো তার সুন্নত নামাজ নিয়ে আসে, যদি সুন্নত নামাজ পড়ে থাকে তাহলে 70 রাকাত সুন্নত নামাজের দ্বারা এক রাকাত ফরজ নামাজের কাফফারা করে দেবে। বুঝে থাকলে বলুন তো, সুন্নত নামাজ কোনো দরকারে লাগবে? কোনো কাজে লাগবে? জীবনে কোনদিন ফরজ নামাজ সময় মতো পড়ি নাই এমন অবস্থা হয়, তাহলে এদের কাপ্পারা ক্ষতিপূরণ কিসের দ্বারা হবে? সুন্নত নামাজের দ্বারা। বর্তমান জমানায় একদল মানুষের ইসলাম হল মডার্ন ইসলাম, আধুনিক ইসলাম কয় জুম্মার আগেও কোন সুন্নত নাই, পরেও কোন সুন্নত নাই, দুই টাকা ফরজ কইরা বাড়িয়ে দেয়। তোমরা জীবনে কোন ফরজ কাজা করছো না, যদি করে দেখো তোমার কাপড় ক্ষতিপূরণ কি দিয়া হল, বিষয়টা বোঝা দরকার এবং সুন্নত নামাজের গুরুত্ব দেওয়া দরকার। হাসরের মাঠে আল্লাহ পরিষ্কার ভাবে ফিরিস্তা দেখে বলবেন, ফিরিস্তা আমার যেই বন্দা নিয়মিত নামাজ পড়ছে, মাঝে মধ্যে একটা দুইটা নামাজ পড়তে পারছে না, এই এক একটা ফরজ নামাজের ক্ষতিপূরণ নিয়ে সুন্নত নামাজ পড়ছে কিনা দেখো, সত্তরটা ফরজ সুন্নত নামাজ দিয়া একটা ফরজ নামাজের ক্ষতিপূরণ হিসাব করো। তারপরে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেন, হাসরের মাঠে নামাজের হিসাবে যায় যে খালাস পাবে, পরবর্তী আর যত হিসাব হবে আসবে সকল হিসাবে খালাস হবে। আর হাসরের মাঠে নামাজের হিসাবে যে খালাস পাবে না, সে পরবর্তী আর কোন হিসাবে খালাস পাবে। নামাজের কতটুকু গুরুত্ব বুঝেন এই আলোচনার দ্বারা। তাই আল্লাহ তাআলা আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়ুকিমুনা সলাহ। মুত্তাকিনদের প্রথম কাজ হল গায়বানা অবস্থায় ঈমান আনবে, দুই নম্বর কাজ হল নামাজ কায়েম করবে। পবিত্র কোরআনের সূরা মুমিনুনের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের কতগুলি গুণাবলীর আলোচনা করেছেন, সেখানে মুমিনদের প্রথম গুণের কথা বলেন, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। ওই সমস্ত মুমিনগণের জীবন সফল যারা আল্লাহর ভয়ে ভীত হইয়া আল্লাহর জ্ঞানে মগ্ন হইয়া নামাজ আদায় করে, প্রথম গুণ। আর সর্বশেষ গুণের কথা বলেন, وَالَّذِينَ هُمْ عَلَى صَلَوَاتِهِمْ يُحَافِظُونَ। যারা সময় মতে নামাজ আদায় করবে। মুত্তাকিনদের প্রথম গুণে আল্লাহ নামাজের কথা বলেন, মুত্তাকিনদের শেষ গুণের বেলায় আল্লাহ নামাজের কথা বলেন। কেন? মুফাসসিরিনে কেরাম বলেছেন তার কারণ হল, যার জীবনের নামাজটি তার জীবনের শক্তি, যার জীবনের নামাজে গণ্ডগোল তার জীবনের সবকিছুতে গণ্ডগোল। হাসরের মাঠেও যে নামাজের হিসাবে খালাস পাবে, পরবর্তী সব হিসাবে খালাস পাবে, যে নামাজের হিসাবে খালাস পাবে না সে কোন হিসাবেই খালাস পাবে না। বুঝে থাকলে বলেন, সমস্ত আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কোনটা? নামাজ। এই জন্য আল্লাহ বলেন, ওয়াইয়ুকিমুনা সলাহ, যারা নামাজ কায়েম করে। এরপরে আপনারা লক্ষ্য করে দেখুন, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু পড়া আর পড়া। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলাম, শুরু করেই সুবহানাকা পড়লাম, তারপরে আউযুবিল্লাহ পড়লাম, তারপরে বিসমিল্লাহ পড়লাম, তারপরে আলহামদু সুরা পড়লাম, তারপরে আরেক সুরা পড়লাম, রুকুত গিয়া তসবি তিনবার পড়লাম, সেজদা গিয়া তিনবার তসবি পড়লাম, বসার পরে আত্তাহিয়াত পড়লাম, দুরুদ শরীফ পড়লাম, দোয়া মাসুরা পড়লাম, সালাম ফিরাইলাম। পড়া ছাড়া নামাজের কোন অংশ আছে? নীরবে পালন করার কোন অংশ নামাজে নাই? নামাজের সর্বাংশেই সকল অংশেই শুধু পড়া আর পড়া। কিন্তু এত সত্ত্বেও আল্লাহ মুত্তাকিনদের আলামত বলতে গিয়ে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকরাউনা সালাহ বলেন না, নামাজ পড়বে যারা বলেন না, নামাজ পড়া মুত্তাকিনের কাজ না, নামাজ কায়েম করা মুত্তাকিনের কাজ। তাহলে পড়ায় আর কায়েম করায় বেশ কম কি? ফরা তো আছেই, না পড়লে তো নামাজের নামাজ হবেই না। কিন্তু নামাজ কায়েম কিভাবে হয়, নামাজ প্রতিষ্ঠা কিভাবে হয়? মুফাসসিরিন একরাম লিখেছেন, আল্লাহর হুকুম মতো যদি নামাজটা পড়ে, রাসুলের তরিকা মতে যদি নামাজটা পড়ে, তাইলে নামাজটা কায়েম। যে নামাজ আল্লাহর হুকুম মতে পড়ল না, রাসুলের তরিকা মতে পড়ল না, সেই নামাজ পড়া হইল কায়েম হইল। বেশ কম বুঝতে পারলেন? সুবহানাল্লাহ পড়ল, আউযুবিল্লাহ পড়ল, বিসমিল্লাহ পড়ল, আলহামদু পড়ল, আলামতারা পড়ল, তসবি পড়ল, আত্তাহিয়াত পড়ল, দুরুদ শরীফ পড়ল, দোয়া মাসুরা পড়ল, কিন্তু আল্লাহর হুকুম মতো পড়ল না, নবীর তরিকা মতো পড়ল না, ফরা হইল কিন্তু কায়েম হইল। কায়েম হইব কিভাবে? আল্লাহর হুকুম মতো করে কায়েম নামাজ কায়েম হবে কি হবে কিভাবে? নবীর তরিকা মতো করে নামাজ কায়েমের বেলায় নবীর যত তরিকা আছে এর মধ্যে একটা হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ইযা বালাগু সাবআ সিনিন ওয়াদরিবুহুম ইযা বালাগু আশরান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। হে আমার উম্মত মুসলমানেরা, তোমাদের বাচ্চারা ছেলে হোক অথবা মেয়ে হোক, এদের যখন সাত বছরের বয়স হবে তখন তাদেরকে নামাজের আদেশ কর। দশ বছরের বাচ্চা যদি কোন মুসলমানের নামাজ পড়তে না চায় তাকে শাসন করে নামাজি বানাও। রসুলের নির্দেশ, রসুলের উম্মতের বড় বাচ্চা হইলে ছেলে হোক মেয়ে হোক সাত বছরের সময় কি করবে? নামাজের আদেশ। দশ বছরের বাচ্চা যদি কোন মুসলমানের নামাজ পড়তে না চায় রসুল কিভাবে নামাজি বানাইতে বলছে? শাসন করে নামাজি বানাও। এখন আমিও নামাজ পড়ি, আমার বিবিও নামাজ পড়ে, আমার ছেলে মেয়ে এদেরকে সাত বছরের সময় নামাজের আদেশ করলাম না, দশ বছরের সময় নামাজের জন্য শাসন করলাম না, যে কারণে আমার ছেলে আমার মেয়ে যুবক যুবতী হওয়ার পরেও জোয়ান হওয়ার পরেও নামাজি হইল না। আমার আমি নামাজি, আমার বিবি নামাজি, আমার ছেলে মেয়ে নামাজি না। আমার জেনারেশনে নামাজ টিকে রইল না, আমার জেনারেশন থেকে নামাজটা ছুটে গেল, এই নামাজ কায়েম হল। কি বলেন? আমিও নামাজ করলাম, আমার বিবিও নামাজ করলাম, ছেলেরও নামাজি বানাইলাম না, মেয়েরও নামাজি বানাইলাম না, নামাজ আমার বউ রইল না, আমার সাথে কবর চলে গেল, আমার নামাজ আমার সাথে কবরে গেল, আমার ছেলেও নামাজি বানাইয়া রেখে গেলাম না, আমার মেয়েকেও নামাজি বানাইলাম না, আমার ঘরে নামাজ বন্ধ হইয়া গেল, নামাজ কায়েম হল। আমার ঘরে আমার ছেলে মেয়ের দ্বারা নামাজ আদায় হইল না, নামাজ বিদায় হইয়া গেল আমার ছেলে মেয়ের থেকে, এই নামাজ কায়েম হইল? কায়েম হইল। কেন আল্লাহ নামাজ পড়ে বলেন না, কেন নামাজ কায়েম করে বলেন? আল্লাহর হুকুম মতো নামাজ পড়লে, নবীর তরিকা মতে নামাজ পড়লে নামাজ কায়েম হয়। যে সমস্ত মা বাবারা নিজেরা নামাজ করেন, ছেলে মেয়ে কেন নামাজি বাড়ান না, সাত বছরের সময় নামাজের আদেশ করেন না, দশ বছরের সময় নামাজের জন্য শাসন করেন না, এরা বেনামাজি হতে বাধ্য। এইভাবে যে সমস্ত মামাজি মুসলমানেরা নিজের ছেলে মেয়ে কেন বেনামাজি বানায়, এদেরকে আমি জিজ্ঞেস করতে চাই, আপনারা নিজেরা নামাজ পড়েন কেন বলেন? আপনার কলিজার টুকরা ছেলেকে বেনামাজি বানাইলেন, আপনার কলিজার টুকরা মেয়েকে বেনামাজি বানাইলেন, আপনি নিজে কেন পড়েন? যদি বলেন আমি নিজে বলি খামোহা, এই কারণে ছেলে মেয়ের আর খামোহা কাজটা করাইলাম না, একটা যুক্তি আছে বলা। আমি যদি একটা বাজে কাজ করি আর আমার ছেলে মেয়েরে করতে না দেয়, তাহলে বুদ্ধিমানের কাজ করলাম, বাজে কাজ যা করলাম নিজেই করলাম, ছেলে মেয়েকে আর বাজে কাজ করতে দিলাম না, বুদ্ধিমানের কাজ। কাজেই যারা নিজেদের ছেলে মেয়েদেরকে রসুলের শিক্ষা দেওয়া পদ্ধতি মতে নামাজি বানাইলেন না, আপনারা নামাজ কেন পড়ুন বলতে হবে? কেন করেন? যদি বলেন খামহা নামাজ করি, তাহলে একটা যুক্তি আছে, হ্যাঁ মহাকাজ যা করলাম নিজেই করলাম, ছেলে মেয়েরে আর করাইলাম। আর যদি বলেন আমি নামাজ পড়ি জাহান্নাম থেকে বাঁচার জন্য, প্রথম জবটাই ঠিক, খামোহাই করি না জাহান্নাম থেকে বাঁচার জন্যই করি, দ্বিতীয় জবটাই ঠিক। যদি বলেন আমি নামাজ পড়ি জাহান্নাম থেকে বাঁচার জন্য, এবার আপনাকে বলতে হবে ছেলে মেয়েরে বেনামাজি বানাইলেন কোথায় পাঠাবার জন্য? আপনি যদি নামাজ পড়েন নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য, কলিজার টুকরা ছেলেকে বেনামাজি বানাইলেন, কলিজের টুকরা মেয়েকে বেনামাজি বানাইলেন কোথায় পাঠাবার জন্য? পরিষ্কার কথা, জাহান নামে পাঠাইবেন কেন? দুনিয়াতে ছেলে যা চায় তাই দেন, মেয়ে যা চায় তাই দেন, নিজে না খাইয়ে ছেলে মেয়েকে খাওয়ান, নিজে ভান্না করে থাকেন ছেলে মেয়েকে মুঠন ঘর বেতের ব্যবস্থা করে দেন, নিজে কম দামি পোশাক পরেন ছেলে মেয়েকে উচ্চ মূল্যের পোশাক করতে দেন, অথচ বেনামাজি বানাইলেন, এর মানে কি? জাহারার দুনিয়াতে খাইয়াল, যা পিন্দার দুনিয়াতে পিন্দে তোরে দুপুর কালে জাহার নামে পড়ে যাবো, এছাড়া কোনো মানে নেই। নিজের না খাইয়াতে নেমে দেখাও মানে কি দুনিয়ার যা ব্যবস্থা, নমাদি বাজায় না মানে কি তোরে জাহার নামে পড়ে যাও। বাংলাদেশের কুরবানির গরু কিনে মানুষ দুই দিন চার দিন পাঁচ দিন সাত দিন দশ দিন আগে যেই বাজারে সুবিধা মতো ভাই কিনা লয়, পাঁচ দিন আগে যে কুরবানির গরুটা কিনল পাঁচ দিন পর্যন্ত ওইটারে না খাওয়াইয়া রাখে না, আর অন্য গরুর থেকে বেশি বালা করে খাওয়ায়, বলে বালা করে খারে খাওয়ায় কি তাহলে যা মানুষ পাঁচ দিনের ভিতরে খাইয়া লটল বোলা চুরি খাই। কোন ব্রাহ্মণে যদি সুদা পাঁচ দিন আগে বাজার থেকে পাটা কিনে পাঁচ দিনের ভিতরে কিছু খাওয়ায় না, না অন্যগুলির থেকে বেশি খাওয়ায়, এই খাওয়া নির্মাণে দেখি তা ইচ্ছা মতো খা, পাঁচ দিনের ভিতর যা অবস্থা পাঁচ দিন পরে তোর বলা শুনি না হাসবেন না। তেত্তম নিবারে যেই মুসলমানের ছেলে মেয়েরে খুব বালা পূজা খাওয়ায় বাবা দিবে না, এর মানে হল দিনে ইচ্ছা মতো খা তোরে যা নাম ঘরে যাবে, আসার কথা আসার কথা। যেই মুসলমান ছেলে মেয়েরে দুনিয়াতে কোন সুখ শান্তি বসবাস করার ব্যবস্থা করে নমাজি বানায় না, এর মানেই হল যে তোমার দুনিয়াতে ইচ্ছা মতো হয় কিছু জাহান নামে পাঠাইবার জন্য আর কোনো কারণে নয়। এই সমস্ত নমাজিরা যারা নিজেরা ছেলে মেয়েরে নমাজি বানায় না, এদের ব্যাপারে আল্লাহ কোরআনে কি বলেন দেখেন তো একটু, আল্লাহ ফাক রব্বুল আলামিন বলেন কি, ইয়া আয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাম ওয়া কুদুহান নাসু ওয়াল হিজারা, হে ঈমানদারগণ তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচার পথে চলো, তোমাদের বিবিদেরকেও জাহান্নাম থেকে বাঁচার পথে চলো, তোমাদের বাচ্চাদেরকেও জাহান্নাম থেকে বাঁচার পথে চলো। ইমানদারদের প্রতি আল্লাহর তিনটা নির্দেশ, তুমি নিজে যেমন জাহান্নাম থেকে বাঁচার জন্য নামাজ পড়ো, তোমার বিবিকেও জাহান্নাম থেকে বাঁচার জন্য নামাজি বানাও, তোমার বাচ্চাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য নামাজি বানাও। আল্লাহর প্রথম নির্দেশটা পালন করলাম, দ্বিতীয় নির্দেশটা পালন করলাম, আমি নিজেও জাহান্নাম থেকে বাঁচার জন্য নামাজ পড়লাম, আমার বিবিকেও জাহান্নাম থেকে বাঁচাবার জন্য নামাজি নামাজ পড়াইলাম, কিন্তু ছেলে মেয়েগুলিকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য নামাজি বানাইলাম না। কটা নির্দেশ ছিল আল্লাহ? তিনটা, পালন করলাম কটা? দুইটা, বাকি রইল কটা? এবার শুনুন, ওজুর ফরজ কটা? মুখ দোয়া, হাত দোয়া, মাথা মুসা করা, ফল দোয়া, মুখ ধুইলাম, হাত ধুইলাম, মাথা মুসা করলাম, ফল ধুইলাম না নামাজের শর্ত করলাম, সাইড ফরজের কুনু ফরজ আদায় করছি না, কি বলেন? সাইড ফরজের কুনু ফরজ আদায় করছি না, মুখ ধুইলাম তো, হাত ধুইলাম তো, মাথা মুসা করলাম তো, শুধু পাও ধুইলাম না, এই উদু দিয়ে যেমন নামাজ হবে না, ঠিক তেমনি ভাবে আমি নামাজি হইলাম, আমার বিবিরে নামাজি বানাইলাম, বাচ্চারে নামাজি বানাইলাম, এই নামাজের দ্বারা জাহান্নাম থেকে রক্ষা পাওয়া যায়। উদাহরণ আবার দেব, নামাজ উদু ছাড়া নামাজ হয় না, উদুর সাইড ফরজ, মুখ দোয়া এক ফরজ আদায় করলাম, হাত দোয়া এক ফরজ আদায় করলাম, মাথা মুসা করা এক ফরজ আদায় করলাম, ফাল দোয়া আর এক ফরজ আদায় করলাম না, এই বন্ধু দিয়া যেমন নামাজ হবে না, ঠিক তেমনি ভাবে আমি নিজে নামাজি হবো আমার জন্য ফরজ, আমার বিবিকে নামাজ করানিও আমার জন্য ফরজ, আমার বাচ্চাকে নামাজি বানানিও আমার জন্য ফরজ, নিজে নামাজি হইলাম এক ফরজ আদায় করলাম, বিবিকে নামাজি পড়াইলাম আর এক ফরজ আদায় করলাম, বাচ্চাকে নামাজি বানাইলাম না তিন নম্বর ফরজ আদায় করলাম না, আমার নামাজের দ্বারা আমার বিবির নামাজের দ্বারা জাহান্নাম থেকে রক্ষা পাবো না, কলিজা টুকরা সন্তানকে দেন নামাজি বানাইয়া জাহান্নামে পাঠাইলাম কেন? হযরত মদনী দামাত বারাকাতুহুম গতকাল এই বিষয়টার উপর আপনাদেরকে খুব গুরুত্ব দিয়েছেন, যারা ওনার ভাষা বুঝছেন তো বুঝছেন, যারা বুঝছেন না তাদের জন্য আমি পরিষ্কার করে দিতে চাই। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন, তোমাদের বাচ্চা ছেলে হোক মেয়ে হোক, ছয় বৎসর বয়সে সাত বৎসর বয়সে তাদেরকে নমাজের আদেশ কর। সাত বৎসর বয়সে নমাজের আদেশ করতে গেলে নমাজ শিক্ষা দিতে হবে আট বৎসর বয়সে না সাত বৎসরের আগে? সাত বৎসরের আগে। সাত বৎসর বয়স হওয়ার আগে নিজের ছেলেকে নমাজ শিক্ষা দিতে হবে, নিজের মেয়েকে নমাজ শিক্ষা দিতে হবে, তবেই তো সাত বৎসরের সময় নমাজ পড়ো আদেশ করতে পারবো। সাত বৎসরের সময় আদেশ করলাম, আট বৎসরের সময় আদেশ করলাম, নয় বৎসরের সময়, তিন বৎসর গেল শুধু আদেশে আদেশে, কোন সময় পড়বে কোন সময় পড়বে না অসুবিধা নাই। দশ বৎসর বয়স হওয়ার পরে যদি নমাজ পড়তে না চায়, রাসুল বলেন তাকে শাসন করে নামাজ দিবে না। তুমি নামাজ বানাবার জন্য যে শাসন করবা, এটা দুশ্মনীর শাসন নয়। বাপে সন্তানদের দুশ্মনী করে শাসন করবে না, আদরের শাসন দেওয়া হবে, আদরের শাসন। কিন্তু যদি নামাজি না বানাও, জাহান্নামে যে ফিরিস্তারা শাসন করবে সেটা আদরের শাসন হবে না। কথা বুঝি আসছে? তোমার কলিদের টুকরা সে ছেলেকে জাহান্নামে ফিরিস্তা যে শাস্তি দেবে, তোমার কলিদের টুকরা মেয়েকে জাহান্নামে ফিরিস্তা যে শাস্তি দেবে, সেটা আদরের শাসন হবে না, সেটা হবে শাস্তি দেওয়ার জন্য শাসন। কথা বুঝে থাকলে না বলুন, আমরা যদি নিজেদের ছেলে মেয়েদেরকে রসুলের এই পদ্ধতি মতে, রসুলের শিক্ষা দেওয়া পদ্ধতি মতে নামাজি না বানাই, তাইলে আমার ঘরে নামাজ কায়েম হইল হইল হইল না? এই জন্য মুফাসসিরিন একরাম লেখেন, নামাজ কায়েম করা বলতে কি বোঝায়? আল্লাহ যেভাবে আদেশ করেছেন নামাজ পড়ার জন্য, সেইভাবে নামাজ পড়লে, রাসুল যেভাবে তরিকা শিক্ষা দিয়েছেন নামাজের জন্য, রসুলের শিক্ষা দেওয়ার তরিকা মতো নামাজ পড়লে নামাজ কায়েম। আগেই বলেছি, পুরুষের জন্য রসুলের তরিকা একরকম, নারীদের জন্য রসুলের তরিকা আরেকরকম। পুরুষের জন্য জুম্মার নামাজ ফরজ, নারীদের জন্য ফরজ নয়। পুরুষের জন্য ঈদের নামাজ ওয়াজিব, নারীদের জন্য ওয়াজিব নয়। পুরুষের জন্য পাঁচ বেলার নামাজ জমাতের সাথে পড়া সুন্নত, নারীদের জন্য সুন্নত নয়। কাজেই নারী পুরুষের ইবাদত সমান সমান, আকাশ পাতাল ব্যবধান। আল্লাহ রাসূল বলেন, পুরুষ জমাতের নামাজ পূজা মসজিদে যেই সব পাবে, নারী ঘরের কোন একা নামাজ পড়ে সেই তো পাবে। তাহলে নারী পুরুষের আমল ইবাদত বন্দেগী সমান, নামাজ সমান না, আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় সমান, আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় সমান। এই সভায় আমার যে সমস্ত মা বোনেরা এসেছেন, তাদের জন্য এই প্রসঙ্গে দু একটা কথা বলি। নারী পুরুষের যোগ্যতা সমান নয়, নারী পুরুষের কাজ সমান নয়, নারী পুরুষের কর্মস্থল সমান নয়, নারী পুরুষ আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় সমান। এই কথাটা আল্লাহ দেখুন কোন ভাষায় বলেন, কোরআনে আল্লাহ বলেন, من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون الله بولين كل مانور جدي مؤمن هاي عمل ভালো করে তাহলে সে পুরুষ হোক অথবা নারী হোক, আমি আল্লাহ তাকে পুরস্কার দিব সমান সমান। ইমানদার নেককার পুরুষকেও আমি আল্লাহ পবিত্র জীবন দান করব, ইমানদার নারীকেও, ইমানদার নেক আমলওয়ালা নারীকেও আমি আল্লাহ পবিত্র জীবন দান করব। পবিত্র জীবনের ব্যাখ্যা আছে, যেটা এখন আলোচনার সময় নেই, কিন্তু পুরুষেও পাবে নারীও পাবে। বুঝে থাকতে বলুন, নারী পুরুষের যোগ্যতা সমান, কাজ সমান, কর্মস্থল সমান, না আল্লাহর কাছে পুরস্কার সমান, আল্লাহর কাছে পুরস্কার সমান। কয়েকটা উদাহরণ বুঝুন, পুরুষ যদি কোন জালিমের বিরুদ্ধে জুলুম বন্ধ করার জন্য যুদ্ধ করে, মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জিন্দেগীর সে দশটা বছরে ৬০টা যুদ্ধ করেছেন জালিম সন্ত্রাসীদের বিরুদ্ধে পৃথিবীটাকে সন্ত্রাস মুক্ত করার জন্য। বলেন রসুল জীবনের শেষ দশ বছরে ৬০টা যুদ্ধ করলেন, কিসের জন্য? গায়ের গিরে মুসলমান মানাবার জন্য, একটাও না। গায়ের গিরে মুসলমান মানানির কোন বিধান ইসলাম দেবে নাই। আল্লাহ পরিষ্কার বলেছেন লাহিদ্দিন, কোন মানুষ যদি নিজের ইচ্ছা ইসলাম গ্রহণ করে না, কাউকে তোমরা ইসলাম গ্রহণ করার জন্য বাধ্য করতে পারো না। যদি বাধ্য করে মুসলমান বানাও, তার মুসলমানই আমি আল্লাহর কাছে কবুলই হবে না। কাজেই রসুল কাউকে গায়ের গিরে মুসলমান বানানোর জন্য যুদ্ধ করার কোন প্রশ্নই আসে না। রসুলের জীবনের শেষ দশটি বছরে ৬০টা যুদ্ধ পরিচালনা করেছেন, ৩৩টা যুদ্ধে নিজেই অংশগ্রহণ করেছেন, ৪৩টা যুদ্ধে সেনাবাহিনী প্রেরণ করেছেন, শুধুমাত্র একটা সন্ত্রাস মুক্ত পৃথিবী করার জন্য। জালিম সন্ত্রাসীরা যেন অসহায় দুর্বলদের উপর জুলুম অত্যাচার করতে না পারে। বুঝে থাকতে বলুন তো, রসুলের যুদ্ধগুলির উদ্দেশ্য কি ছিল? গায়ের গিরে মুসলমান বানানি না জুলুম বন্ধ করা? জুলুম বন্ধ করা, সন্ত্রাস বন্ধ করা। এইরকম জুলুম সন্ত্রাস বন্ধ করার জন্য কোন পুরুষ যদি শত্রুর মোকাবেলায় মাঠে ময়দানে গিয়া যুদ্ধ করে, লড়াই করে, ইসলামের বিধান মতে সে পায় জেহাদের সওয়াব, সে পায় জেহাদের সওয়াব। আল্লাহ রাসূল বলেন নারীও যদি স্বামীর গড় করে সে পায় জেহাদের সওয়াব। ঘটনাটা কি হইল? পুরুষও পাইল জেহাদের সওয়াব, নারীও পাইল জেহাদের সওয়াব, একই কাদের দ্বারা না ভিন্ন ভিন্ন কাদের দ্বারা? তাহলে পরিষ্কার হইল নারীর কাজ আলাদা, পুরুষের কাজ আলাদা, আল্লাহর কাছে পুরস্কার সমান। কথা পরিষ্কার হইল কিনা? নারীর কাজ আলাদা, নারীর কাজ স্বামীর গড় করা নাকি পুরুষের কাজ স্বামীর গড় করা? না কি বলেন, পুরুষের কাজ স্বামীর গড় করা না নারীর কাজ? এটা তো কোন পুরুষের কাজ নয়। এই জন্য যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলায় লড়াই করা পুরুষের কাজ, এই কাজের দ্বারা পুরুষ যেই জেহাদের সব পাবে, স্বামীর কর করা নারীর কাজ, সেই কাজের দ্বারা নারীও জেহাদের সব। বলেন তো নারী পুরুষ কোথায় সমান? আল্লাহর কাছে পুরস্কার পাওয়া গেলে সমান। পুরুষ যদি যুদ্ধের ময়দান থেকে বিজয়ী হয়ে ফিরে, তাহলে পায় গাজীর সব। আল্লাহ রসুল বলেন নারীও যদি সন্তান প্রসবের সময় বেঁচে থাকে, সেও পায় গাজীর সব। একই কাজের দ্বারা উভয়ে গাজীর সব পাইল না ভিন্ন ভিন্ন কাজ? ভিন্ন ভিন্ন কাজ। পুরুষ যদি যুদ্ধের ময়দানে মারা যায়, অন্যায় যুদ্ধ করতে গিয়া না অন্যায় দমনের যুদ্ধ করতে গিয়া? বর্তমান দুনিয়াতে কতটা যুদ্ধ অন্যায় দমনের জন্য হয় আর কতটা যুদ্ধ অন্যায় হয়, সেই বিচার আপনারা করবেন। অন্যায় দমনের যুদ্ধ করতে গিয়া যদি কোন পুরুষ যুদ্ধের ময়দানে মারা যায়, সে পায় শহীদের সওয়াব। আল্লাহর রাসূল বলেন নারীও যদি সন্তান প্রসবের সময়ে মারা যায়, সেও পায় শহীদের সওয়াব। দেখুন, জেহাদের সব পুরুষেও হয়, নারীও হয়। গাজীর সব পুরুষেও হয়, নারীও হয়। শহীদের সব পুরুষেও পায়, নারীও হয়। একই কাজের দ্বারা না ভিন্ন ভিন্ন? ভিন্ন ভিন্ন। ঠিক তেমনি বলে নামাজ কায়েম করা, রসুলের তরিকা মধ্যে নামাজ কায়েম করা, পুরুষের জন্য একরকম, নারীর জন্য ভিন্ন রকম। পুরুষ কিভাবে নামাজ কায়েম করবে? মসজিদে গিয়া জমাতের সাথে পড়ার মাধ্যমে। নারী কিভাবে নামাজ পড়বে? ঘরের কোনায় একা একা পড়ার মাধ্যমে। নামাজ কায়েম পুরুষে যেভাবে করে, নারী সেইভাবে করবে না ভিন্ন ভিন্ন ভাবে? পুরুষ মসজিদে জমাতের সাথে নামাজ পড়ে যেই সব পাবে, নারী ঘরের কোনায় একা একা নামাজ পড়ার দ্বারা ঠিক একেই সব পাবে। কারণ কি? অনেক কারণ, অনেক কারণ। এর মধ্যে প্রধান কারণ হল নিতান্ত ঠেকা ছাড়া আল্লাহ মুসলমানের নারীকে গর্ব থেকে বের হওয়ার অনুমতি দেন না। নারীর উপর হল খরচ হয়েছে, গড়ে ওঠা হয় হবে না, এখন ঠেকা অসত তুমি গর্ব থেকে বের হও হতে যাওয়া। নারী ঘরে বসে ইসলামী শিক্ষার সুযোগ পায় না, ইসলামী শিক্ষা না পাইলে ইসলামী জীবন যখন করতে পারবে না, ঠেকা অসত তুমি গর্ব থেকে বের হয়ে ওইখানে যাও যেখানে ইসলামী শিক্ষা পাওয়া যায়। নারী ঘরে বসে আল্লাহ আল্লাহ রসুলের কথা, ওয়াজ নসিহতের কথা, কোরআন হাদিসের কথা শোনার সুযোগ পায় না। ঠেকা বসত তুমি ঘর থেকে বের হয় ওইখানে যাও যেখানে ওয়াজ নসিহত শোনার সুযোগ পাওয়া যায়, যেখানে কোরআন হাদিসের কথা শোনার সুযোগ পাওয়া যায়। কিন্তু পাঁচ বেলার নামাজ নারী ঘরে বস ঘরের ভিতরে পড়ার সুযোগ আছে, পাঁচ বেলার নামাজের জন্য নারী ঘর থেকে বের হবে না। জুম্মার নামাজের জন্য নারী ঘর থেকে বের হবে না, তারাবির নামাজের জন্য নারী ঘর থেকে বের হবে না। কেন? আল্লাহ রসুল বলে দিয়েছেন তোমার ঘরের কোনা তোমার শ্রেষ্ঠ মসজিদ। তাহলে নারীরা নামাজ কায়েম করবে মসজিদে জমাতের সাথে, মসজিদে এসে জমাতের সাথে পড়ে না ঘরের কোনায় একা পড়ে? পুরুষ নামাজ কায়েম করবে ঘরের কোনায় একা পড়ে না মসজিদে জমাতের সাথে? পদ্ধতি ভিন্ন ভিন্ন, পুরস্কারও ভিন্ন ভিন্ন না সমান সমান? পুরস্কার সমান সমান। এই একটা কারণ গেল যে নারী কেন জুম্মার নামাজের জন্য ঘর থেকে বের হবে না, নারী কেন ঈদের নামাজের জন্য ঘর থেকে বের হবে না, নারী কেন তারাবির নামাজের জন্য ঘর থেকে বের হবে না, নারী কেন, নারী কেন পাঁচ বেলার নামাজের জমাতের জন্য ঘর থেকে বের হবে না? প্রথম কারণ হইল এই কাজগুলি তোমরা ঘরে বসে করতে পারো, যে কাজ ঘরে বসে করতে পারো সেই কাজের জন্য যদি ঘর থেকে বের হও তাহলে তোমাদের পথে দেখে তোমাদের মান ইজ্জত নিরাপদ থাকবে না। নারী যতই ঘর থেকে বেশি বেশি বের হবে ততই মান ইজ্জত পথে ঘাটে নষ্ট হওয়ার আশঙ্কা বেশি দেখা দেবে। এই কথাটাও আপনাদেরকে বোঝানি লাগে। আপনারা যে দেশে তাকেন এই দেশে একটু চুপ করে দেখুন তো যে নারীরা পথে ঘাটে বেশি বেশি ঘোরাফেরা করে এবার মান ইজ্জত কতটুকু বাকি আছে? দুই নম্বর কারণ, নারীর জীবনে এমন কিছু কাজ আছে যেগুলি দুনিয়ার কোন পুরুষ করতে পারে। নারী প্রতি মাসে মাসে মাসিক ঋতুস্রাবের ডিউটি পালন করতে হয় যেগুলি কোনো পুরুষের জন্য নাই। প্রতিটি সন্তানকে নারীর গর্ভে দালন করতে হয় যা কোনো পুরুষ, এই যে ডিউটি কোনো পুরুষের নাই। প্রতিটি সন্তান প্রসব নারীকেই করতে হয় যেই ডিউটি কোনো পুরুষের নাই। প্রতিটি সন্তানকে লালন পালন নারীকেই করতে হয় যেগুলি কোনো পুরুষের নাই। বুঝে থাকতে বলুন, মাসিক ঋতুস্রাবের সময় বাড়ির বাইরে থাকা সুবিধা না ঘরে থাকা সুবিধা? সন্তান গর্ভে নিয়ে বাড়ির বাইরে কাজ করা সুবিধা না ঘরে থাকা সুবিধা? সন্তান প্রসবের সময় বাড়ির বাইরে সুবিধা না ঘরে সুবিধা? সন্তান লালন পালন বাড়ির বাইরে গিয়া সুবিধা না ঘরে বসে সুবিধা? এতগুলি কাজ করে আবার মসজিদের জমাতে যাবে কিভাবে? হে পুরুষ তোমার মাসিক ঋতুস্রাব নাই তুমি মসজিদে যাও, হে পুরুষ তোমার গর্ভে সন্তান নাই তুমি মসজিদে যাও, হে পুরুষ তোমার সন্তান প্রসবের ডিউটি নাই তুমি মসজিদে গিয়া নামাজ জমাতে পড়ার ডিউটি পালন করো, হে পুরুষ তোমার সন্তান লালন পালনের ডিউটি নাই তুমি মসজিদে গিয়া নামাজ জমাতের সাথে পড়ার ডিউটি পালন করো। নারীর এই ডিউটিগুলি আছে, নারী মাসিক ঋতুস্রাবের ডিউটি পালন করবে, নারী সন্তান গর্ভে ধারণের ডিউটি পালন করবে, নারী সন্তানকে লালন পালনের ডিউটি পালন করবে, নারী সন্তান প্রসবের ডিউটি পালন করবে। এই নারী এই ডিউটি এই ডিউটিগুলি পালন করবে কবার? আর মসজিদে যাবে কবার? কথা বুঝতে পারছেন? কেন নারীর জন্য মসজিদে যাওয়ার বিধান নাই? কারণ নারীর জন্য আলাদা কিছু ডিউটি আছে যে ডিউটি দুনিয়ার কোন পুরুষের নাই। এই জন্য পুরুষের জন্য নামাজ কায়েম হয় মসজিদে গিয়ে জমাতে পড়লে, নারীর জন্য নামাজ কায়েম হয় নবীর তরিকা মতো নবীর নির্দেশ মতো ঘরের কোনায় একা একা পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুত্তাকিনদের দ্বিতীয় গুণ নামাজ কায়েম করা। কায়েম সম্পর্কে কিছু কথা বুঝতে পারছেন? আল্লাহ আপনাদের আমাদের সবাইকে ইমান বিল গায়েব এবং নামাজ কায়েম যে দুইটা বিষয় আলোচনা হল আজকে, দুইটা বিষয় ভালোভাবে বুঝে আমাদের জীবনে ফিট করে দুনিয়া আখেরাতের জীবনকে আমাদের সফল করার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সরি আমি কিছু সময় নষ্ট করেছি।